পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। আপন আপন ভাবো যারে, আপন আপন ভাবো যারে, আপন আপন ভাবো যারে, সে তো নয় আপন রে আমার পাগল মন। ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তোমায় দিলাম আমার মন। ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তোমায় দিলাম আমার মন। আপন আপন ভাবি যারে, আপন আপন ভাবি যারে, আপন আপন ভাবি যারে, তুমি সে আকাশ দেখি ছোয়া তারে দায়, হাত বাড়াইয়া লাভ নাই মিছি কারে কে বোঝায়। চোখ মেলিয়া চোখ বুঝিয়া দেখি যারে হাই, পরাণ আমার পরাণ মাঝে তারে শুধু ভাগ্যে থাকলে হইতে পারে, ভাগ্যে থাকলে হইতে পারে, ভাগ্যে থাকলে হইতে পারে, ইচ্ছাটা পূরণ রে আমার। অল্পদিনের কত ইচ্ছা অন্তরের দোষ নাই, মনের সঙ্গে মনের মিলন, মনের সঙ্গে মনের মিলন, মনের সঙ্গে মনের মিলন। ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। আপন আপন ভাবো যারে, আপন আপন ভাবো যারে, আপন আপন ভাবো যারে, সে তো নয় আপন রে আমার। তোমার মন হারে পাগল মন।